يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি রমজান মোবারকের প্রথম জুমাতে আমাদের সবাইকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে যিনি আমাদেরকে এ মাসের ফজিলত রহমত ও বরকত সম্পর্কে অবহিত করে আমাদেরকে অধিক অধিক সওয়াব লাভের সুসংবাদ শুনিয়ে জান্নাত লাভের পথে উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন সেই মহানবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাত। রমজান মাস মানুষকে ক্ষমা করার মাস, রমজান মাস পারস্পরিক সবর ও ধৈর্যের মাস, রমজান মাস আল্লাহ পাকের বিশেষ রহমত নাজিলের মাস। দুনিয়ার পূজারী মানুষ দুনিয়াবী স্বার্থে আখেরাতকে যখন ভুলে যায় তখন সে পাপে পঙ্কিলতায় নিমজ্জিত হয়, তার পুরো জীবনটাই হয়ে ওঠে নরক সমতুল্য। মানুষের সামনে যখন আখেরাতে চিন্তা না থাকে, মানুষ যখনই আল্লাহকে ভুলে যায় তখনই সে শয়তানের তাবেদার হয়ে যায়। আর শয়তানের তাবেদার হওয়া মানেই নিজেকে অশান্তিতে লিপ্ত করা, নিজের সমাজকে, নিজের পরিবারকে, নিজের দেশকে, এমনকি সারা পৃথিবীকে অশান্তির দাবানলে দগ্ধীভূত করা। এজন্য আল্লাহ পাক তার বাণীর মাধ্যমে মানুষকে সবসময় তার পরকালীন জীবনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন এবং একদিন যে পৃথিবী চিরস্থায়ী ধ্বংসের কবলে পড়বে সে কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। রমজান মাস আমাদেরকে এই স্মরণ বেশি বেশি করানোর সুযোগ করে দিয়েছে। এজন্য আপনাদের অতি পরিচিত আমপারের একটা সুরা আজকে বেছে নিয়েছি, সবাই পড়েন অথচ হয়তো বা অনেকে অর্থ জানেন না। আমপারার অধিকাংশ সুরাই আখেরাত ভিত্তিক, এই কথাটি শুধু মনে রাখবেন, কারণ মানুষের আকিদা যতক্ষণ পর্যন্ত আখেরাতমুখী না হবে ততক্ষণ তাকে আপনি যতই যুক্তি বুদ্ধি দিয়ে বুঝান না কেন সে কখনোই দুনিয়ার লোভ ছাড়বে না। আর দুনিয়ার লোভ একবার যখন মানুষকে পেয়ে বসে সে মানুষ কারণের চাইতেও বেশি ধনের অধিকারী হলেও সে আরো ধন চাইবে। আল্লাহ রাসূল বলছেন একজন মানুষকে এক ময়দান ভর্তি যদি মাল সম্পদ দেওয়া হয়, দুই ময়দান ভর্তি দেওয়া হয়, সে তৃতীয় আর এক ময়দান চাইবে। তিনি বলছেন ওর মুখে মাটি না ভরা পর্যন্ত চাইতেই থাকবে, তার মানে মৃত্যু পর্যন্ত ওর আকাঙ্ক্ষা কমবে না। ও মরার দিনে পর্যন্ত বলবে আমি আগামীকাল অমুক কাজটা করব, তাতে এত টাকা লাভ হবে। মৃত্যুর ভয় মানুষের নাই। কোরআনে এসেছে ইজা বালাগা আর বাইন, চল্লিশ বছর বয়স হয়ে গেলে তখন মানুষকে বিশেষভাবে একটা দোয়া পড়তে হয় যেটা এবার সালাতুর রাসূলের চতুর্থ সংস্করণ আমরা দিয়ে দিয়েছি। চল্লিশ বছর বয়সের পরে প্রতি মুহূর্তে মানুষকে মৃত্যুর আশঙ্কা করতে হয়, স্বাভাবিক মৃত্যুর কথা বলা হচ্ছে, অ্যাক্সিডেন্টালি মৃত্যুর কথা নয়। কারণ আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের বয়স ষাট থেকে সত্তর বছর, আর কোরআনে বলছে যখন তোমার বয়স চল্লিশ হবে তখন তুমি আমার কাছে এই দোয়া করো, রব্বি আওজিআনি আন আশকুরা নিয়ামাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া وعلى والدي وأن أعمل صالحا ترضاه أصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. يا الله তুমি আমার উপরে যে নিয়ামত দান করেছো তার কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দাও, এবং আমার পিতামাতার উপরে তুমি যে রহমত নাজিল করেছিলে তার কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ আমাকে দাও। ওয়ান আমালা সালিহান তারদাহ, এবং আমি যেন নেক আমল করতে পারি যে আমল করলে তুমি খুশি হও, আল্লাহ আমাকে সেই কাজ করার ক্ষমতা দাও। ও আসলেহলি ফিজুরিয়াতি, এবং আমার সন্তানাদিদের মধ্যে তাদের অবস্থার সংশোধন করো, যদি নাকি তাদের মধ্যে কোনো ত্রুটি বিচ্ছি থাকে, আল্লাহ আমি বাপ, সন্তানকে মেরে ফেলে ক্ষমতা আমার নাই, তুমি তাকে হেদায়ত দান করো। এইভাবে দোয়া করতে হয় আল্লাহর কাছে, ইন্নি তুবতু ইলাইক, আমি তোমার কাছে তওবা করছি, তোমার দিকে ফিরে যাচ্ছি, ও ইন্নি মিনাল মুসলিমিন, এবং আমি আত্মসমর্পণকারীদের মধ্যে অন্যতম। 40 বছর বয়সের পর থেকে এই দোয়াই পড়া ভালো। আপনার খেয়াল করে দেখবেন, ঈসা এবং ইয়াহিয়া বাদে প্রায় সকল নবী 40 বছর পরে গিয়ে নবী হয়েছেন, আমাদের শেষ নবীও 40 বছরে গিয়ে নবী হয়েছে, আর আমাদের কতই মুসল্লির বয়স 40 হয়ে গেল, অথচ তওবাতুল্লাহ কোনো খবর আমাদের নাই, কারণ যত বয়স বাড়ে ততজন বদ বেশি হয় বাংলাদেশে। সারা পৃথিবী চালাচ্ছে বুড়ো মানুষগুলো, তাই না? জন মানুষ কোথায় দেখান তো? পৃথিবীর কয়টা রাষ্ট্রপ্রধান 40 বছরের বয়সের নিচের বয়স আছে বলতে পারবেন? আমার তোমার হিসাব করলে সবাই 40-এর উপরে বয়স, সবগুলো বুড়া, আর আমার বাংলাদেশের বুড়ি, ওইসব দেশ বুড়োরা চালায়, বাংলাদেশ বুড়িরা চালায়, কিন্তু বুড়া আর বুড়ি এত যে বদ হতে পারে। নোবেল বিজয়ী বুড়ি গতকালকে প্রথম বক্তৃতা করেছে বার্মাতে, রোহিঙ্গা মেরি পিটিয়ে শেষ করে দিচ্ছে, তার জবান দিয়ে একবার সে কথাটা বের হয় নাই। উনি হলেন শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া বড় নেত্রী পৃথিবীর। এখন রোহিঙ্গারা মুসলমান বাঙালি ওরা মানুষই নয়, অথবা ওরা মল্লি কি বাঁচলে কি, শান্তির লেভেলধারীদের সামনে এগুলো কোনো ব্যাপারই না। অথচ আল্লাহ কি বলছেন, বয়স যখন তোমার 40 হয়ে যাবে সাবধান, মৃত্যুর কথা স্মরণ করো, যে কোনো মুহূর্তে আজরাইল তোমাকে এসে পাকড়াও করবে। আর সেজন্য বেশি বেশি আমপরা সুরাগুলো পড়বেন অর্থসহ, যখন অন্তরটা শক্ত হয়ে যাবে তখন আমপরা সুরাগুলো পড়বেন। আল্লাহ বলছেন আল কারিআত মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, করাঘাতকারী, করাঘাতকারী কে জানো? করাঘাতকারী কে? রাতের বেলা এসে দরজা যখন খটখটায় তা মানুষ চমকে ওঠে না? পুলিশে ধরেনি তো আপনাদের? আমাদের ধরেছে, আমরা জানি। ওরা আসে রাত 1:30টার সময়, দিনের বেলা আসে না, চমৎকার টাইম বেঁচে নেয়। মানুষ ঘুমিয়ে থাকে, হন্তদন্তে উঠে তখন পাকড়াকে ধরে নিয়ে চলে যায়। এই কেয়ামত আসবে, করাঘাতকারী বলা হচ্ছে, আল্লাহ তার ভাষা দিচ্ছেন করাঘাতকারী, অর্থাৎ এমন সময় হঠাৎ করে এসে বসবে, তোমাদের হুঁশ থাকবে না যে কি হল, পৃথিবীর হলোটা কি, নড়াচড়া করে কেন, ভূকম্পিত হচ্ছে কেন, চারদিকে হয়েছে পড়ে যাবে। বাহ্যিক নমুনা আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, তোমরা যে শক্তিশালী মানুষগুলা, সন্ত্রাসী গুন্ডা পান্ডা কত গায়ে বল তোমার, যেদিন কিয়ামত আসবে সেদিন তুমি হবে উড়ন্ত পতঙ্গের মতো, উড়তে থাকবে, এমন ঝঞ্ঝা বায়ু শুরু হবে, কোথায় তুমি পালিয়ে কুল পাবে না, জমিনে হাঁটার ক্ষমতা তোমার থাকবে না, উড়িয়ে যাবে। অতাকুনুল জিবাল উকাল আহিনিল মানফুস, পাহাড়গুলো হয়ে যাবে ধ্বনিত তুলার ন্যায়। নওদাপাড়া বাজারে তুলা ধনে দেখেন না, শীতকালে তুলা উড়তে থাকে, পাহাড়গুলো ওরকম তুলার ধ্বনিত তুলার মতো উড়বে, অথচ পাহাড় পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু। আপনারা হয়তো অনেকের ধারণা পাহাড় মাটির উপরে আছে, না, পাহাড় একেবারে সাগরের তল থেকে একেবারে নিশ্চয় হলে ওর কি বলে মূল জড়টা নিহিত সাগরের তলে, ওইখান থেকে উঁচু হয়ে উপরে ওঠে, যেটুকু আমরা দেখতে পাই ওটুকু আমরা হিসাব করি যে এভারেস্ট শৃঙ্গ 29,000 কত ফুট উঁচু। আসলে সাগরের তলে যে কতটা আছে ওটা তো হিসাব করি না আমরা। কোন পাহাড়ই উপর থেকে হয় না, সব পাহাড় নিচ থেকে। এজন্য পাহাড়কে বলা হয়েছে পেরেক জিবালা আওতাদা, আমি পাহাড়কে দিয়েছি পৃথিবীর উপরে পেরেক সমতুল্য। আপনি যখন বেড়া দেন, বেড়ায় পেরেক উপরে রাখেন না, পুঁতে দেন নিচে, পুঁতে দেন না, পুঁতে দিয়ে বাঁকিয়ে দেন। তো পাহাড়টা পেরেকের মতো, এটা জমিনে পোতা আছে যাতে জমিন নড়াচড়া করতে না পারে। আজকে ছোট্ট একটা বাংলাদেশ সার পৃথিবীর দিকে ধরেন না, আমরা ভূগোলে পড়ি পৃথিবীর 4/3 পানি আর 1% মাটি। তাই যদি হয় তো পানির ওজন বেশি না মাটির ওজন বেশি? যে কোনো লোকই বলবে পানির ওজন বেশি। আসলে যাতা পানি নাকি, প্রশান্ত মহাসাগর 5 মাইল গর্ত, আটলান্টিক মহাসাগর 6-7 মাইল গর্ত, তো কত পানি? এত পানির ওজন একদিকে আর কিছু মাটি, 4/1 মাটি। তো নিচু হয়ে যাবেই, মাটি তো একদম উল্টোপাল্টা করবে। কেন উল্টোপাল্টা করে না? পাহাড় আছে বলে উল্টোপাল্টা হয় না, ঠিকঠাক আছে, নড়চড়া নেই। যে সুনামি ধাক্কা দিল ইন্দোনেশিয়াতে 2004-26 ডিসেম্বরে, সে সুনামির পানির ঢেউ নদপাড়াতে আমরা সকালে হাঁটার সময় আমি নিজে দেখছি, এই নদের রাস্তার ধারে যে ক্যানেলের পানি ঝাঁপ দিয়ে উপরে চলে আসছে, আমি তো চম করছি, কি হলো, পানির মধ্যে কি সাপটাপ লাভ দিল নাকি? যে সাপটাপ কিছুই না। পরে পত্রিকা পড়ে বুঝলাম যে এটা সুনামির ধাক্কা। কোথায় ইন্দোনেশিয়ার, কোথায় বাংলাদেশ? সামান্য একটু ধাক্কা মেরেছে তাতে এই, আর কেমন দিন কি অবস্থা হবে? ওইদিন আল্লাহাক মিজান বসাবেন, দাড়িপাল্লা বসাবেন, যার ওজনের পাল্লা ভারী হবে সে সুন্দর জীবন যাপন করবে। এই সাথে রাও দিয়া মান খফফাত মাওয়াজিনহু, আর যে আমল্লামা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। আমা আদরাকা মা হিয়া, তুমি কি জানো ওটা কি? নারুন হামিয়া, জ্বলন্ত অগ্নি। হাবিয়ার বিশেষ নামকরণের অর্থই হচ্ছে সবচেয়ে গভীরতম যে জাহান্নাম ওটার নাম হাবিয়া। এবার আসুন এই মর্মে কয়েকটা হাদিস শোনেন। আন আয়েশা তাকালাত, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাআদা বাইনা ইয়াদাইহি ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না লি মামলুকিন ইউকাযিবুনানি ওয়া ইয়াখুনুনানি ওয়া ইয়াআসুনানি ফাআশতামুহুম ওয়া আদরাবুহুম। হে আল্লাহর রাসূল, আমার অনেকগুলো চাকর বাকর আছে, এত বেয়াদব, কথা শোনে না, মালমত্তা চুরি করে, তাই আমি তাদেরকে গালি দিই, মারপিট করি। ফকাইফা আনা মিনহুম, কিয়ামতের দিন আমার অবস্থায় তাদের সঙ্গে হিসাব কি কেমন ভাবে হবে? ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন কানা ইয়াকাবুকা ইয়াহুম ফাওকা যুনুবিহিম ফাউক্তুসা লাহুম মিনকাল ফাদল। ওরা তোমার যে ক্ষতি করে তার তুলনায় তোমার গালি এবং মারপিট যদি সমান সমান হয় তাহলে অসুবিধা নেই, আর যদি বেশি হয়ে যায় তাহলে তোমাকে পুরাপুরি বদলা নেওয়া হবে, যেটুকু অতিরিক্ত ওটা বদলা নেওয়া হবে। কিভাবে বদলা নেওয়া হবে? অন্য হাদিসে এসছে, ওদের যে নেক আমলগুলো আছে, তোমার যে নেক আমলগুলো আছে ওটা ওদেরকে দিয়ে দেওয়া হবে, ফলে তোমার নেক আমল হালকা হয়ে যাবে, তুমি জাহান্নামে চলে যাবে। তখন ওই লোকটা এক পাশে চলে গেল, যে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ফজালা ইহাতে ফি হায় হায় করতে লাগলো এবং কানতে শুরু করল। ফকাল আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, তো আল্লাহ রসুল তাকে ডেকে বললেন, আমা তাকরাও কাল আল্লাহ তালা, তুমি কি আল্লাহ পাকের এই কালাম পড়নি, যেটা সুরা আম্বিয়া 47 নম্বর আল্লাহ বলছেন, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুজলামু নাফসুন শাইয়্যা, وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. হে প্রশ্নকারী, তুমি কি আয়াতটি জানো না যেখানে আল্লাহ বলছেন আমরা অবশ্যই কিয়ামতের দিন ন্যায় বিচারের পাল্লা খাড়া করব, সেদিন কাউকে সামান্যতম জুলুম করা হবে না। যদি একটা সরিষা দানা পরিমাণ নেকি বা বদি কেউ করে থাকে, আতাই না বেহা, সেদিন তাকে সেটা দিয়ে দেওয়া হবে। বা কাফা বেনা হাসেবিন, আর আমরাই সর্বোচ্চ হিসাবকারী, আমরাই সর্বোচ্চ বিচারক। তুমি কি আয়াতটি পড়নি? তখন ওই লোকটি চিৎকার দিয়ে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, উশহিদুকা আন্নাহুম কুল্লাহুম আহরা, হে আল্লাহর রাসূল, আপনাকে সাক্ষী রেখে বলছি আমার সমস্ত গোলাম আমি মুক্ত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ, সে যুগে গোলাম আজাদ করার সাংঘাতিক কথা ছিল, মনে রাখবেন, কত সহজ ব্যাপার নয়। এক একটা গোলামের মূল্য কত। বিলালও গোলাম ছিলেন, ইবনে মাসউদও গোলাম ছিলেন, বিশ্ববিখ্যাত এইসব গোলামরাই ইসলামের বিশ্ববিখ্যাত মানুষ। শুধু আখেরাতের বিচারের কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে লোকটির মধ্যে দারুণ পরিবর্তন, সমস্ত গোলামগুলো সে আজাদ করে দিল। ছোট কথা মনে করে। وعنها قال سمعت رسول الله صلى الله عليه وسلم بعد صلاته اللهم حاسبني حسابا يسيرا. মাশা সিদ্দিকা বলছেন যেহেতু ওই ঘরের মধ্যে আল্লাহর রাসূল নফল সুন্নাত সালাত আদায় করতেন, তো তিনি তো কিরাত শুনতেই পেতেন। তিনি বলছেন আমি একদিন আল্লাহর রাসূলকে বলতে শুনলাম, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ তুমি আমাকে সহজ হিসাব গ্রহণ করো। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, সহজ হিসাবটা কেমন? তখন আল্লাহ নবী জবাব দিচ্ছেন, দেখো, ইয়ানজুরা ফি কিতাবি ফিয়াতাজাওয়াজু আনহু, নেক আমল যার থাকবে তার হিসাব আমল নামার দিকে কেবল একটা আল্লাহ রসুল আল্লাহ পাক নজর বুলাবেন, ফয়াতাজাওয়াজু আনহু, অতঃপর তাকে ক্ষমা করে দিবেন। ইন্নহু মান নুকিশা হিসাবা ইয়াউমাল কিয়ামা, ইন্নহু মান নুকিশাল হিসাব ইয়াউমাল কিয়ামা ইয়া আয়েশা হালাকা, ইয়া আয়েশা মনে রেখো, কিয়ামতের দিন যার হিসাব নিকাশ নিয়ে আল্লাহ পাক যাচাই বাছাই শুরু করবেন, হালাকা, ধ্বংস হয়ে যাবে। হিসাব যদি আল্লাহ পাক যাচাই বাছাই শুরু করেন কিয়ামতের দিন, কারো সে আর আগাতে পারবে না, কারণ মানুষ এত বেশি পাপ করে, যদি আল্লাহ পাক ক্ষমা করে দেন তাহলে তার হিসাবটা সহজভাবে নিয়ে নেবেন। কোরআনে এসছে এভাবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فسوف يحاسب حسابا يسيرا وينقلب الى اهله مسرورا. আল্লাহ পাক যার হিসাব সহজ করবেন, তার ডান হাতে আমলনামা দিবেন, সে দৌড়ে চলে আসবে নিজের আত্মীয় পরিজন পরিবার বর্গের কাছে, এই দেখো এই দেখো আল্লাহ পাক আমাকে ক্ষমা করেছেন, এই দেখো আমার আমলনামা, আহলিহি মাসরুরা, নিজের পরিবারের কাছে আনন্দ চিত্তে চলে আসবে ফিরে। কিন্তু তার হিসাব পিঠের পিছন থেকে দেওয়া হবে, পিছন থেকে কেন? কারণ আমরা কেউ বাম হাতে আমলনামা নিতে চাইব না, সবাই ডান হাত বাড়িয়ে দেব, তো ফেরেশতা তো ডান হাত আমলনামা দেবে না আমাকে, তখন পিছন দিকে গিয়ে তার বাম হাতে দিয়ে দেওয়া হবে। এজন্যই বলা হচ্ছে فسوف يدعو صبورا ويسلى سعيرا انه كان في اهله مسرورا. বামাত আমল নামা দেওয়া হবে, তখন সে নিজের ধ্বংস কামনা করবে, তখন সে জাহান্নামে যাবে, অথচ এই মানুষটি যখন পৃথিবীতে বসবাস করত, ইন্নহু কানা ফি আহলিহি মাসরুরা, খুবই আনন্দের সঙ্গে, খুবই সুখ শান্তির সঙ্গে সে দুনিয়ায় বসবাস করে গেছে, সে আল্লাহকে ভুলে গেছিল, আল্লাহ তাকে আজকে ছাড়েন নাই। আরেকটা হাদিস শুনেন, ওয়ান আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইল্লা সাইয়ুকাল্লামু রাব্বুহু ওয়া লা সাবানু বানু ওয়া তারজুমান ওয়া লা হিজাবুন ইহজিবুহু, তোমাদের মধ্যে এমন একজন লোকও নাই যার সাথে আল্লাহ ডাইরেক্ট নিজে কথা বলবেন না, লাইসা বাইনাহু ওয়া বাইনু তারজুমানিন ওয়া লা হিজাবুন ইহজিবুহু, তার মধ্যে আল্লাহর মধ্যে আর তোমার মধ্যে কোন দোভাষী থাকবে না এবং কোন পর্দা থাকবে না যা তাকে পর্দা করবে, ডাইরেক্ট আল্লাহ কথা বলবেন আমাদের প্রত্যেকের সাথে। ফায়ানদুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালিহি, আল্লাহ বলবেন এই বান্দা তাকাও ডান দিকে, ডান দিকে তাকিয়ে দেখবে তার সারা জীবনের আমল যে সব করেছে সব একেবারে টিভি পর্দার মতো সব ভাসতেছে, অমুক তারিখে অমুক সময় তুমি এই কাজটা করেছিলে, তাকা বাম দিকে, তাকালো বাম দিকে একই অবস্থা, এবার হে বান্ধা তাকাও সামনের দিকে, গনগনে আগুন জ্বলন্ত হুতাশন আগুন জাহান্নাম দেখবে, ভয়ে কে পড়বে হে আল্লাহ হে কি। এই হাদিস বলার পর আল্লাহ রাসূল বলছেন ফাত্তাকুন্নার আলাওবে শেখে তামারাতিন, হে মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচো, একটা খেজুরের খোসা দিয়ে হলেও দান করো মানুষকে, তোমার দান তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, ফাত্তাকুন্নার আলাওবে শেখে তামারাতিন, ছোট দানকে ছোট মনে করো না, ওই ছোট দানটাই কিয়ামতের দিন তোমার জাহান্নাম থেকে ঢাল হিসেবে ব্যবহৃত হতে পারে, অতএব সাবধান, ডান পাশে তাকাবে পাপ, বাম দিকে তাকাবে পাপ, অন্যায় আর অন্যায়, যেগুলো নেকির কাজ করেছে তার মধ্যে হয়তো বা অন্তর ছিল না লোক দেখানো ভাব ছিল। আসুন ইহাদৃষ্ট শুনে আনিব নোমরা রাদিয়াল্লাহু আনহু قال ان الله يدن المؤمن فيدع عليه كنفه واستره فيقول اعترف ذنب كذا وكذا, আল্লাহ পাক কিয়ামতের দিন সবাইকে একে একে প্রশ্ন করবেন, বলে বলো তুমি কি কি কাজ করেছিলে, নিজের ভালো কাজের সাফাই বলতে শুরু করবে, হে আল্লাহ প্রতিবার হজ করেছি, রমজান মাস পুরা তোমার ঘরে থেকেছি, আমরা করেছি একা না একেবারে সপরিবারে, নেকির পাহাড় গড়েছি, এই এই সে করেছি, অমুক মাদ্রাসে এত দান করেছি, অমুক এতিমি এত দান করেছি, এত এত সব। এবারে আল্লাহ বলবেন তুমি যে কথাগুলো বললে তোমার সাক্ষী আছে, হে আল্লাহ সাক্ষী আছে, তবে শুধুমাত্র আমার নিজের লোকদেরকেই আমি সাক্ষী মানব, অর্থাৎ আমার ছেলে আমার স্ত্রী এই সমস্ত নিকট যারা আমার আছে তাদেরকেই আমি সাক্ষী হিসেবে প্লেস করব, অন্যদেরকে নয়। ঠিক আছে, তার চাইতে নিকটতম সাক্ষী যদি তোমার সামনে প্লেস করা হাতে কেমন হবে, হ্যাঁ আরো ভালো হবে, ঠিক আছে। এবার তার ঠোঁট দুটো বন্ধ করে দেওয়া হবে, দিয়ে তার হাত তার পা তার হাড় হাড্ডি তার রান সবগুলোকে হুকুম দেয়, এই তোমরা সাক্ষী দাও, তোমাদের চেয়ে আপন তো ওর কেউ নাই, ছেলের চাইতে আমার হাতকে আপন নয়, নিজের যখন কষ্ট হয় তো মানুষ তো ছেলেমেয়েদি তাকায় নাকি, আগে বাবা আপন পড়ান আগে বাঁচা, এই তো তোমরা সাক্ষী দাও এই মানুষটা কি এইগুলো কাজ করেছিল, যদি করে থাকে তাহলে কি সে আল্লাহর ভয়ে করেছিল না লোক দেখানো দান করেছিল, বল সবাই এত বলে দিয়ে একটা একটা করে, আল্লাহ অমুক দিন এই দানটা দেখা যাচ্ছে, ওই দানটা করেছিল দানবী রাখা পাবে, সেজন্য পোস্টারে নাম লেখা হবে, প্রধান অতিথি হবে, ঢাক দেবে, ফটো সেশনে ফটো উঠবে, ওয়ার্ল্ডের লোক সবাই দেখবে এত টাকা দান করলো প্রধানমন্ত্রী, 1,00,000 টাকা চেক দিল, এই সব কারণেই ওই দানটা করেছিল আল্লাহ ভোট নেওয়ার জন্য, আসলে উদ্দেশ্য ভালো না। শেষ বলো হে পা তোমার কি সাক্ষী, আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে ওর গোলাম করেছিলে, ও যেখানে যেতে বলতো সেখানে যেতাম, আমার তো কোনো উপায় ছিল না, যে অন্যায় কাজ করিয়েছে আমি তাই করেছি, এখন তুমি আমার কথা বলার ক্ষমতা দিয়েছ, অথবা আমি বলছি এই কাজে সে গিয়েছিল অমুক লোককে ক্ষতি করার জন্য, রাতের অন্ধকারে এই এই ক্ষতির কাজ সে করেছিল, অথচ পৃথিবীর কোন লোক জানে না, পুলিশ জানে না, ডিবি জানে না, র্যাব জানে না, নিজের বাপমা পর্যন্ত খবর রাখে না সে গোপনে এই কাজ করেছিল। চোখকে ডাকে, বেটা চোখ বল তোর সাক্ষী কি, হে আল্লাহ আধুনিক প্রযুক্তি ল্যাপটপ টেলিভিশন কম্পিউটার ঘরে ঘরে আছে, বাপমা সরল সিধা মানুষ জানে না, মনে করে ছেলে আমার নাজারি কত পণ্ডিত হচ্ছে, আল্লাহ আমি সাক্ষী ও ল্যাপটপে কি দেখত, ওর মোবাইলের মধ্যে কি দেখত আমি সাক্ষী, ওই মোবাইলের মধ্যে প্রেম করত দুশো মাইল দূরে এক মেয়ের সাথে, ওই মোবাইলের মধ্যে যত বদ ছবি ও দেখত, এই দেখে দেখে মনের মধ্যে মনটা নষ্ট হয়ে গেছে, ফাসেক হয়ে গেছে, বাপের ভয়ে সালাত আদায় করত, অন্তর থেকে কখনই নয়, আমি চোখ তার বাস্তব সাক্ষী, এই চোখ দিয়ে সে আল্লাহর কাজ না করে, সে কোরআন হাদিস না পড়ে অন্যায় দিকে অন্যায় কাজে ব্যয় করেছে, অতএব হে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি ও যেগুলো গল্প করল এই সবই মিথ্যা, কপট বিশ্বাসী। এমনি করে করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী হবে, ইন্নাস সামা অল বাসারা অল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন ইন্নাস সামা তোমার কান, অল বাসারা তোমার চোখ, অল ফুয়াদা তোমার হৃদয়, পৃথক পৃথক ভাবে জিজ্ঞেস করা হবে, কারণ মানুষের জীবনের দেহের মধ্যে এই দুটো খোলা জানালা চোখ এবং কান, কানে না শুনলে চোখে না দেখলে সে কিছুই বুঝতে পারে না, আল্লাহ পাক যদি চোখ এবং কান না দিতেন তাহলে এই মানুষ পৃথিবীতে চলতে পারত না, চোখ দিয়ে মানুষ দেখে তারপর হৃদয়ের মধ্যে কল্পনা আসে, কান দিয়ে মানুষ শোনে এরপরে হৃদয়ের মধ্যে কল্পনা আসে, তাই চোখ এবং কানটা তো খোলা জানালা, এই দুই জানালাকে যে সঠিকভাবে ব্যয় করতে পারে সে সত্যিকারের মুসলমান। এদের জনৈক পণ্ডিতকে জিজ্ঞেস করা হল ইসলামী হুকুমত হলে তোমাদের দেশে এই সিনেমা টিনা সব বন্ধ হয়ে যাবে, তো মানুষ এগুলো চাইবে নাকি, তখন তিনি জবাব দিয়েছিলেন যে ওটা বন্ধ করার আগে তোমার চোখ এবং কানকে মুসলমান করা হবে, চোখ এবং কান যখন মুসলমান হয়ে যাবে তখন আর তোমার সিনেমা হল বন্ধ করবে না খোলা রাখবে, তুমি নিজেই সিদ্ধান্ত নেবে, কারণ ওখানে কেউ যাবেই না, ও কেন ও তো এমনি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, মানুষের চোখ এবং কানকে মুসলমান করার ট্রেনিং এর মাস হচ্ছে রমজান মাস, শুধুমাত্র পেট খালি রেখে ক্ষুধায় কষ্ট পাওয়ার নাম রমজান নয়, রমজ মানে জ্বালিয়ে পড়ে নিঃশেষ করা। এবার আর একজন আসামির খবর নেন, গোপনে অন্যায় করেছে, বাহ্যিকভাবে মানুষ জানে না, সারা জীবন অন্যায় করেছে, কিছু কখনোই গ্রেপ্তার হয় না, আপনারাই বলুন তো আমেরিকার কোন প্রেসিডেন্ট আজ পর্যন্ত যুদ্ধ অপরাধীর হিসাবে বিচারক আসে কাঠগুলো দাঁড়াইছে, কোন শিক্ষিত লোকতা বলতে পারবো না, আমেরিকার কোন প্রেসিডেন্ট আজ পর্যন্ত যুদ্ধ অপরাধীর কাঠগুলো দাঁড়ায় নাই, দাঁড়াচ্ছে কারা, গরিব দেশের মানুষেরা, আরে বাবা যুদ্ধটাই তো অপরাধ করার জন্য, তা যুদ্ধ অপরাধী আবার কি, যুদ্ধ লাগলে কেউ কি ভালো কাজ করে নাকি, বরাবর তো সবাই করে, নতুন এক টার্ম বের করেছে ওনারা যে মনুষ্যবিহীন বিমান হামলা করে সারা পৃথিবী মানুষ মেরে শেষ করে দিচ্ছে, নারী শিশু নিরাপরাধ মানুষকে হাজার হাজার মানুষকে হত্যা করতেছে দৈনিক, তাদের কোন বিচার নেই, বরং তারা নোবেল পুরস্কার পায় শান্তিতে, আর গরিব মানুষের দেশের লোক একটু যদি তাদের প্রতি আনুগত্যের বরখেলাপ কোনো কাজ করে অমনি একটা না একটা দোষ ঘাড়ে চাপিয়ে দিয়ে বিচার শুরু হয়ে যায়। আপনারা ভাবছেন যখন দুনিয়াতে নোবেল বিজয় হয়েছে আল্লাহর কাছে নোবেল পাইবে, এত সস্তা নয়, দুনিয়াতে তার সমস্ত পাপ ঢাকা ছিল, কিয়ামতের মাঠে আল্লাহ পাক এদের বিচারটা কিভাবে করবেন, একটু আগে যে শুনলেন ওইভাবে বিচার হয়ে যাবে, সব কিছু হিসাব হয়ে যাবে, সেদিন একটা খবর পাবে না, এটা হল আসল বদমাশ যারা কিন্তু মানুষের কাছে শাস্তি পায়নি তাদের হিসাবটা একটু আগে শুনলেন। এবার আর এক দল মানুষ আছে যারা আসলে নেককার মানুষ, খুব ভালো মানুষ, এরপরেও কিন্তু তারা কিছু অন্যায় করে, যে অন্যায়টা মানুষ জানে না, বিরাট পীর মশায়েখ মানুষ উনি কি এই পাপ করতে পারে, বিরাট আলেম মানুষ উনি এই পাপ করতে পারে, এরপরেও কিন্তু অনেক মানুষ করে, ইচ্ছার বাইরে হলেও অনেক ভালো মানুষ অনেক অন্যায় কাজ করে, সেগুলো ঢাকা থাকে, হয়তো বা তারা তবা করেন, আলহামদুলিল্লাহ তবা করলে তো ভালোই, অনেকে তওবা করার সুযোগ না পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তাদের সম্পর্কে গোপন বিচার হবে কিভাবে? আন ইবনে উমরা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইন্নাল্লাহ ইউদনিল মুমিনা ফায়াদা আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরহু ফায়াকুলু আতারহু যামবা কাযা ওয়া কাযা, হে ইমানদার মানুষ এসো আমার সামনে, কাছে ডাকবেন, এবার আল্লাহ পাক তার বাজু তার কাঁধে দিবেন, দিয়ে বগলের মধ্যে তাকে ঢেকে নেবেন। আমরা যেমন ছোট বাচ্চাদের লোকের আড়াল করার জন্য বগলের মধ্যে ঢেকে নেয় না, মুরগি যেরকম বাচ্চাগুলোকে তার পাখনার মধ্যে ঢেকে নেয় না, ওইরকম ভাবে আল্লাহ পাক তার বাজুর মধ্যে তাকে ঢেকে নেবেন। নিয়ে বলুন দেখো, এই দেখো তোমার টেলিভিশন দেখো, ওই অমুক দিন গোপনে তুমি এই অন্যায় কাজটা করেছিলে, ঠিক না? হ্যাঁ আল্লাহ ঠিক। ওই অমুক দিন এটা করেছিলে, ঠিক না? হ্যাঁ আল্লাহ ঠিক। ওই যে অমুক দিন তুমি একটা মিথ্যা ভরসা সই করেছিলে, ঠিক না? হ্যাঁ আল্লাহ ঠিক। অমুক দিন তুমি এই কাজটা করেছিলে, ঠিক না? হ্যাঁ আল্লাহ ঠিক। তুমি স্বীকার করলে? হ্যাঁ। অস্বীকার করনি তো? না, আল্লাহ তোমার খানে কেন অস্বীকার করবে? দুনিয়ার লোক কেউ জানে না, এমনকি আমার ছেলেও জানে না, আমি কিন্তু অন্যটা করেছিলাম, কিন্তু পৃথিবীতে আমার কোন শাস্তি হয়নি। আল্লাহ তোমার রহমত কামনা করছি, তুমি যদি ক্ষমা করো তাহলে বেঁচে গেলাম, আমার শেষ। এবার আল্লাহ বলবেন, হে বান্দা, আস্তরুকা ফি দুনিয়া, দুনিয়াতে তোমার এই অপরাধ আমি ঢেকে রেখেছিলাম, আগফিরুহা লাকাল ইয়াউম, আজকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি যেহেতু স্বীকার করেছো, অস্বীকার করনি, অতএব দুনিয়ার যেটা গোপন ছিল আজকেও আমি তোমার সেই গোপন অপরাধটা গোপনই রাখলাম, ক্ষমা করে দিলাম, যাও। অতঃপর তার ডান হাতে আমল নামা দিয়ে বিদায় করে দেওয়া হবে। এইবার ওয়াম্মাল কাফের ওয়াল মুনাফিকুন, যারা কাফের এবং কপট বিশ্বাসী মুনাফিক, প্রকাশ্য সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, যাকাত দিয়ে থাকেন, অন্তরটা পচা, লোক দেখানো আমল করেন, ফাইউনাদি আলা রুসিল খালায়েক, কিয়ামতের মাঠে উপস্থিত কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক ডাক দিবেন, এ মুনাফিকেরা, এ কাফাররা চলে আস, সবাই চলে আস। আল্লাহ লানাতুল্লাহি আলাল যালিমিন, তোমাদের মতো সীমা লঙ্ঘনকারীদের উপরে আল্লাহ লানত বর্ষিত হল, তোমাদের কোন ক্ষমা নাই, যাও। ইন্নাল্লাহ জাআলুল কাফিরিন ওয়াল মুনাফিকিন ফি জাহান্নাম জামিয়া, সূরা নিসা 140 নম্বরে আল্লাহ বলছেন, আমি কাফের এবং মুনাফিকদেরকে একই জাহান্নামে এক জায়গায় নিক্ষেপ করলাম, যা। তোমরা দুনিয়া যত ভালো কাজ করে থাকো না কেন, যেহেতু তুমি আল্লাহকে খুশি করার জন্য করো নাই, মানুষটি খুশি করার জন্য করেছিলে, তোমার এই নেক আমল আল্লাহ কবুল করলেন না। অতএব রমজান মোবারকের পবিত্র মাসে অন্তর খুলে আল্লাহর রহমত কামনা করা ছাড়া আমাদের পাপ ক্ষমা করার কোনো উপায় নেই। যাদের সঙ্গে যাদের সমস্যা আছে এই মাসে মিটিয়ে নেওয়াই ভালো, কারণ প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমল নামা আল্লাহর কাছে উঠে যায় এবং সেদিন আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন, ওই দুই ব্যক্তিকে ক্ষমা করেন না যারা পরস্পরে বিদ্বেষ পরায়ণ, যতক্ষণ তারা পরস্পরে ইসলাহ বা মীমাংসা না করে নেয়। এবারে আসেন একজন ব্যক্তির সম্পর্কে আল্লাহ রসুল হাদিসে বলছেন, যেটা আমাদের সবাই জানা ভালো। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহ সায়ুখাল্লাসু রাজুলান মিন উম্মতি আলা রুউসিল খালায়েক ইয়াউমাল কিয়ামাহ, সমস্ত জনসমক্ষে আল্লাহ পাক কিয়ামতের দিন আমার উম্মতের একজন ব্যক্তিকে নাজাত দিবেন। কেমন? ফায়াকুলু ইন্না ইনদানা হাসানাতুন ওয়া ইন্নাহু লা যুলমা আলাইকা আল-ইয়াউম, 99টা দফতর তার সামনে খোলা হবে, 99টা দফতর প্রতিটি এত বড়, হাদিসে আলোচনা করা হয়েছে বড় বিশাল বিশাল দপ্তর, পুরা দপ্তরটাই একটা একটা পৃষ্ঠা তাকে খুলে দেখানো হবে, পাপে আর পাপে ভরা। এইবারে একটা দপ্তর ছোট্ট বের করবেন আল্লাহ, বান্দাকে ডাকা হবে, এই বান্দা বলো তোমার এই তোমার আমল নামা এই দেখলে তো 99টা দপ্তর ভরে গেছে, তোমার বিচার কি হয় বলো? আল্লাহ আমি তো ধ্বংস, আমার বিচার কি হবে আমি তো বুঝতেই পারছি, আমি তো গেছি, বিদ্রোহ করল না, তারে আনুগত্য দেখে আল্লাহ তখন বলবেন, তোমার আর একটা একশত হবে, 99টা দেখলে একটা এখনো বাকি আছে। এবার সে ছোট্ট ডায়েরি মতো ছোট্ট বের করবেন, আল্লাহ বের করে বলবেন দেখো বিতাকাতান ফিহা, ছোট্ট একটা কথা এখানে লেখা আছে, এই লেখাটুকুই এবার আমি ওজনের দাড়ি পাল্লা দিয়ে দেব, ওই 99টা এক পাল্লা আর এই ছোট্ট এই কাগজটা এক পাল্লা দিয়ে দিলাম। ওজন শুরু হয়ে গেল, দেখা গেল ওই 99টা তসাত উঁচা হালকা উপর উঠে গেল, আর এই একটা ছোট্ট এই কাগজের ওজন নিচু হয়ে ভারী হয়ে নিচে নেমে গেল। জানো বান্দাটা কি, আল্লাহ আমি জানি না কি উঠা, তোমার কি মনে পড়ে তুমি অন্তর থেকে পড়েছিলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন সবাই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তুমি যে অন্তর থেকে বিশ্বাস করেছিলে এই অন্তরিক বিশ্বাসের জন্যই তোমার সমস্ত আমল ক্ষমা হয়ে গেল, এই একটার ওজন বেশি হয়ে গেল। ফামান উতিয়াকিন ফামান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাওদিয়া, যেহেতু তোমার এই পাল্লা ভারী হয়েছে যাও তুমি জান্নাতে। যদি অন্তর থেকে আমরা সত্যিকার অর্থে কলমের শাহাদাত উচ্চারণ করি, আল্লাহকে বিশ্বাস করি এবং রসুলকে বিশ্বাস করি, আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, এই হাদিস তার বাস্তব দলিল। যারা আল্লাহকে বিশ্বাস করেন তার প্রমাণ হবে এই, আল্লাহ কৃত হারামকে যেন হালাল করবেন না, আল্লাহ কৃত হালালকে হারাম করবেন না, আল্লাহর অবাধ্য হবেন না। আর রসুলকে বিশ্বাস করার অর্থ হচ্ছে রসুলের সহি হাদিসের বিরোধিতা করবেন না, রসুলের হাদিস বলার পরে যখন মানুষ কোন কথা বলে তো সে মানুষ কি করে আল্লাহ রসুলের সাফাত হবে কিয়ামতের মাঠে বলেন। এই একটা কলমেই যথেষ্ট জান্নাত পাওয়ার জন্য, যদি সত্যিকার তো খালেস মিন কবলে মিন কলবি, খালেস অন্তর যদি কেউ পাঠ করেন এবং সেইভাবে আমল করেন, শুধু বারবার কলমা পড়ার নাম, কলমা পড়াই হবে আমল তো হবে না, যে কোনো জ্ঞানী মানুষই বলবেন আমলবিহীন উচ্চারণের কোন গুরুত্ব নাই, আমল করতে হবে। আমল্লাম ইহাকুম বেমা আনসা আল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর হুকুম অনুযায়ী হুকুম দেয় না সে কাফের, সে জালেম, সে ফাসেক। অর্থাৎ আল্লাহ পাক যে হুকুম দিয়েছেন সেটা অবশ্যই মেনে চলতে হবে, আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করলে নিঃসন্দেহে কিয়ামতের মাঠে ওই শাহাদাত কিন্তু ওজন ভারী হবে না। যারা আল্লাহর হুকুম অনুযায়ী আমল করবেন না তাদের অবস্থা ওই মোনাফেকদের মতো হবে, যেটা একটু আগে হাদিসে শুনালাম, মুখে বলতো কিন্তু কাজে করত না, ওরা মোনাফেক। আর যারা মুখে অস্বীকার করে কাজও অস্বীকার করে তারা কাফের, আর যারা মুখে বলে কাজও করে তারাই মুমিন, আর তাদের সেই কলমাটাই আল্লাহ পাক দাড়ি পাল্লা ওজন করবেন সবার চাইতে বেশি হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কিয়ামতের দিন সত্যিকার অর্থে ওই ভারী ওজনের দাড়ি পাল্লায় আমাদের আমল ভারী হওয়ার তৌফিক দান করেন। আর এজন্য হাদিসটা মনে রাখবেন, অলাবে শিককে তামারাতিন, একটা খেজুরের টুকরা দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। দানের মৌসুম এসে গেছে, আপনারা জানেন ভালোভাবে আমরা এখানে দানের সুন্দর সুযোগ আপনাদের দিয়েছি, যারা যাকাত দিবেন মাত্র 30,000 টাকা যদি একবার দিতে পারেন বা দুইবারে, সারা বছরে একটা এতিমের ভরণ পোষণের পূর্ণ সুযোগ আপনি পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু জাহান্নাম থেকে বাঁচার একটা দারুণ একটা সুযোগ আপনাদের সামনে আসছে। 500 এতিম আমাদের দায়িত্বে রয়েছে সারা দেশে, আল্লাহর বান্দারাই আল্লাহর বান্দাদের মাধ্যমে সাহায্য করে থাকেন। আপনারা কি আমরা কি আল্লাহ সে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি না? চেষ্টা করুন, নিঃসন্দেহে এটা আমাদের জাহান্নামের থেকে বাঁচার একটা ওসিলা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মোবারকের এই পবিত্র দিনে তওবা করার তৌফিক দান করুন এবং আমাদের যাবতীয় গোনাহ খাতা দূর করার তৌফিক দান করুন, ভাইয়ে ভাইয়ে মহব্বত ভালোবাসা সৃষ্টি করার তৌফিক দান করুন। আল্লাহ পাক যেন কিয়ামতের মাঠে কলমে শাহাদাতের ওজন ভারী হওয়ার মতন কাজ যেন দুনিয়া আমরা করে যেতে পারি, আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।